কে করেছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে করেছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিষ্ণু নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিষ্ণু নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার সারায় অনন্ত কাল পাহাড় বিচল, কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার সারায় অনন্ত কাল পাহাড় বিচল, কার ছোঁয়াতে ফুলকলির সুর বিচরায়, মিষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায়, কে দিয়েছেন মায়ের কোলে শান্তি সীমাহীন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিষ্ণু নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিষ্ণু নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ বরাশুর, জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদুর, কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ বরাশুর, জ্ঞানের আলোয় কে করেছেন অজ্ঞতা বিদুর, কে পাঠালেন পথ দেখাতে নবী রহমান, কার করুণায় আমরা পেলাম ইমানি দৌলত, কে দিয়েছেন জীবন বিধান কুরআনুল কারীম, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিষ্ণু নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিষ্ণু নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন।